নারী নেতৃত্বের অশুভ পরিণতির শিকার আজ সমাজ জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ। মাতৃত্বের মহান গৌরব রক্ষায় নারী আজ সম্পূর্ণ ব্যর্থ। দেশ জোড়া এই বালা মুক্তিতে চাই পবিত্র কুরআন ও সহি সুন্নাহ ভিত্তিক পদচারণা। দেশে লরে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে লরে বালা শিখো সুন্নতি দোয়া, দোয়ার ফতোয়া নিয়ে দোয়ার ফতোয়া নিয়ে হুজুর মা তোয়ার। দেশে লরে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে লরে বালা শিখো সুন্নতি দোয়া। নারী হবে দেশ নেত্রী, নারী হবে দেশ নেত্রী মুন্সী করে দোয়া। দেশে লরে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে লরে বালা শিখো সুন্নতি দোয়া। নারী হবে ওয়ার্ড মেম্বার, নারী হবে ওয়ার্ড মেম্বার মোল্লা করে দোয়া। দেশে লরে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে লরে বালা শিখো সুন্নতি দোয়া। দেশে এলো নির্বাচন, নারী পেল পজিশন, দেশে এলো নির্বাচন, নারী পেল পজিশন। স্বামী স্ত্রী প্রার্থী হয়, স্বামী স্ত্রী প্রার্থী হয় চায়রে দোয়া। দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া। নারী হবে ইউনিয়ন চেয়ারম্যান, নারী হবে ইউনিয়ন চেয়ারম্যান মুন্সী করে দোয়া। দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া। বাংলার অনেক মুসলমান পড়ে না নামাজ ও কোরআন, বাংলার অনেক মুসলমান পড়ে না নামাজ ও কোরআন। শবে বরাতে রাত এলে, শবে বরাতে রাত এলে পড়ে রে দোয়া। দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া। নারী হবে দেশ নেত্রী, নারী হবে দেশ নেত্রী মোল্লা করে দোয়া। দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া। শোন বাংলার মুসলমান ছাড়ো গণতন্ত্রের ইলেকশন, শোন বাংলার মুসলমান ছাড়ো গণতন্ত্রের ইলেকশন। মাজারে মাজারে ঘুরে, মাজারে মাজারে ঘুরে করিস না আর দোয়া। দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া। নারী হবে ওয়ার্ড মেম্বার, নারী হবে ওয়ার্ড মেম্বার মুন্সী করে দোয়া। দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে এলো রে বালা শিখো সুন্নতি দোয়া, দেশে এলো রে বালা শিখো।